জনম জনম তব তরে আজীব, জনম জনম তব তরে কাঁদিব, যতই হানি দে হেলা ততই সাজিব, জনম জনম তব তরে কাঁদিব। চরণে আসিব, জনম জনম তব তরে কাঁদিব। জানি জানি বন্ধু চাহে যে তোমারে, জানি জানি বন্ধু চাহে যে তোমারে, ভাসে সে চিরদিন নিরাশা পাথারে, জনম জনম তব তরে কাঁদিব, যতই হানি দে হেলা ততই সাজিব, জনম জনম তব তরে কাঁদিব।